أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارم دالو الله رنامي ألف لام ميم ألف لام ميم تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين এই কিতাব জগৎ সময়ের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ, ইহাতে কোন সন্দেহ নাই। তবে কি উহারা বলে ইহা সে নিজে রচনা করিয়াছে? না, ইহা তোমার প্রতিপালক হইতে আগত সত্য, যাহাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করিতে পারো যাহাদের নিকট তোমার পূর্বে কোন সতর্ককারী আসে নাই, হয়তো উহারা সৎপথে চলিবে। আল্লাহ, যিনি আকাশ মণ্ডলী পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন ছয় দিনে, অতঃপর তিনি আরশে সমাসীন হন, তিনি ব্যতীত তোমাদের কোন অভিভাবক নাই এবং সুপারিশকারীও নাই, তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না? তিনি আকাশ হইতে পৃথিবী পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন, অতঃপর একদিন সমস্ত কিছুই তাঁহার সমীপে সমর্থিত হইবে, যেদিনের পরিমাপ হইবে তোমাদের হিসাবে সহস্র বৎসর। তিনি অদৃশ্য ও দৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত, পরাক্রমশালী, পরম দয়ালু। যিনি তাঁহার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করিয়াছেন উত্তম রূপে এবং কর্দম হইতে মানব সৃষ্টির সূচনা করিয়াছেন, অতঃপর তিনি তাহার বংশ উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে, পরে তিনি উহাকে করিয়াছেন সুটাম এবং উহাতে ফুকিয়ে দিয়াছেন তাহার রুহু হইতে, এবং তোমাদেরকে দিয়াছেন কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ, তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর। উহারা বলে, আমরা মৃত্তিকায় পর্যবসিত হইলেও কি আমাদেরকে আবার নতুন করিয়া সৃষ্টি করা হইবে? বরং উহারা উহাদের প্রতিপালকের সাক্ষাৎ অস্বীকার করে। বলো, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফিরিস্তা তোমাদের প্রাণ হরণ করিবে, অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যান্বিত হইবে। হায়, তুমি যদি দেখিতে যখন অপরাধীরা তাহাদের প্রতিপালকের সম্মুখে অধবদন হইয়া বলিবে, হে আমাদের প্রতিপালক, আমরা প্রত্যক্ষ করিলাম ও শ্রবণ করিলাম, এখন তুমি আমাদেরকে পুনরায় প্রেরণ করো, আমরা সৎকর্ম করিব, আমরা তো দৃঢ় বিশ্বাসী। আমি ইচ্ছা করিলে প্রত্যেক ব্যক্তিকে সৎপথে পরিচালিত করিতাম, কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য, আমি নিশ্চয়ই জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করিব। সুতরাং শাস্তি আস্বাদন করো, কারণ আজিকার এই সাক্ষাতের কথা তোমরা বিস্তৃতি হইয়াছিলে, আমিও তোমাদেরকে বিস্তৃত হইয়াছি, তোমরা যাহা করিতে তজ্জন্য তোমরা স্থায়ী শাস্তি ভোগ করিতে থাকো।

এবং উহাদেরকে অবকাশও দেওয়া হইবে না। فأعرض عنهم وانتظر إنهم منتظرون অতএব তুমি উহাদেরকে অগ্রাহ্য করো এবং অপেক্ষা করো, উহারাও অপেক্ষা করিতেছে।